الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الرسول صلى الله عليه وسلم সাধারণত যে খুতবা পাঠ করতেন প্রত্যেক আলোচনায় তিনি প্রথমে আল্লাহর গুণগান করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, বলতেন ইন্ন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يقول تني সর্বোত্তম কালাম আল্লাহর কালাম, আর সর্বোত্তম পথ হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, ও শরুল উমুরি মুহদাসাতুহা, কাজগুলির মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হল নতুন নতুন আমল, আমলগুলির মধ্যে সর্বনিকৃষ্ট আমল হচ্ছে নতুন আমল, আর নতুন আমল যেগুলি অন্য ফর্মে এসেছে ওগুলি হচ্ছে বিদআত, আর এখানে বলছেন কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক বিদাতি হল বুকরান। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ তার বক্তব্য পেশ করার পূর্বে এরকম করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হাদিস বা বাণী যেটা ওটা কোনটা? আল্লাহর কালাম। আর সর্বশ্রেষ্ঠ আদর্শ আর পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে তাহলে সেটা হল বিদআত, আর এই বিদআত হচ্ছে গুমরাহি। আচ্ছা বলেন তো, এ কথাগুলি আমার দেশের সাধারণত বিদ্যালয়েরা যারা রয়েছেন বক্তারা রয়েছেন ওরা এটা পাঠ করে না, পাঠ করে, কিন্তু বংশ পরম্পরায় গোষ্ঠী পরম্পরায় যে আমলগুলি লোকজন পেয়েছে ওটা ছাড়তে চায় না, এ হল মুশকিল। জানলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এজন্য ছাড়ে না যেহেতু আমার জামাত এটা করেছে তাই এটা ছাড়ব না, আমার দল এটা করেছে তাই আমি ছাড়ব না, আর এ কথা হচ্ছে মুশরিকদের কথা। মুশরিকদেরকে বলা হলে তারা বলত যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাযিল করেছেন তোমরা তা অনুসরণ করো। তারা বলত বাল ওয়াজাদনা আও বাল নাতাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, যে পথে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি সে পথে আমরা চলব, এটা কার কথা? মুশরিকদের কথা। আর মুসলমানদের কথা এরকম না, যারা মুসলিম তারা বলবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে তরিকা পেশ করেছেন ওই তরিকায় আমরা চলব, বাপদাদার ধর্ম আমাদের ধর্ম নয়, আমাদের ধর্ম আমাদের পথ হচ্ছে ওই পথ যে পথ দিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একে একমত। আমাদের পথ কোনটা? ওই পথ যে পথ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসার এই নির্দেশ নেই, কারোর সাথে হিংসা নেই, কারোর সাথে বিদ্বেষ নেই। কারণ আমি যখন আমার কবরে যাব, আমার সাথে কেউ যাবে? এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, প্রত্যেক বাহিনীকে, আমাকেও আপনাকেও রিসার্চি করতে নেই, হিংসা রাখতে নেই। আগামীকাল আমাদেরকে যে আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে, সেই আগামীকালের জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। يا ايها الذين امنوا اتقوا الله وانظروا نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون. يا شباب তোমরা ভয় করো আল্লাহকে, اتقوا الله وانظروا نفس ما قدمت لغد আগামীকালের জন্য আপনি কি করছেন সে ব্যাপারে আপনাকে চিন্তা ভাবনা করা দরকার। কারণ আমি যাই করব তার ফল আমি কি আমাদের দিন পাব, দুনিয়াতে পাব না, আসল ফল কোথায় পাব? আখেরাত। দুনিয়াতে যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আসল ফল আমাদের কোথায় হবে? আখেরাত। দুনিয়া আমাদের আসল উদ্দেশ্য না, মুমিনদের আসল উদ্দেশ্য হচ্ছে আখেরাত। বাল তুতিরুন আল হায়াত আদ দুনিয়া জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখেরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখেরাত কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। আপনার দুনিয়া আজকে যদি চোখ বন্ধ করে দুনিয়া চলে গেল কিনা আপনি জানেন? আগামীকাল পর্যন্ত আপনি জিন্দা থাকবেন? আরো দুই দিন, আরো তিন দিন, তো কেন হিংসা নির্দেশ থাকবে? অতি নুগ্র রাখা ঠিক না। আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা দরকার। দেখবেন আল্লাহ যা দিয়েছে, আল্লাহ যা যে অবস্থায় রেখেছে, এতে যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার দুনিয়াতে সফলতা হবে, সফলতা আপনি লাভ করবেন আর আখেরাতে অবশ্যই লাভ করবেন। আর যদি আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্টি না থাকে সব বেকার। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ওই ব্যক্তি সফল হয়ে গেল যে ইসলাম কবুল করল আর জীবন ধারণ করার মতো, জীবন যাপন করার মতো, কোন রকম জীবন যাপন করার মতো রিজিক পেল। একে বলা হয় কাফা, ওয়ারুযিকা কাফাফান, অর্থাৎ আরেকজনের কাছে হাত না পাকিয়ে সোনার মতো রিজিক পেল। আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট থাকলো, এরকম যার মধ্যে গুণেছে সে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মুসলিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার সন্তুষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বলছেন, আপনি খাওয়া দাওয়া খাচ্ছেন, জমি কামাই করতে পারছেন আর চলছেন, আলহামদুলিল্লাহ। বড় কোটিপতি হওয়া কোনো শর্ত না। আপনি ঢুকুন যান আন্দোলন ভিতরে গিয়ে দেখবেন কোটিপতি কিন্তু শান্তি নেই। বুঝলেন? আমার এক আত্মীয়, সে বলছে বাংলাদেশের অন্যতম এক ধনী, নাম দেব, তার বাড়িতে গেছে গ্যাস হিসাবে, এবং উনি নিয়ে আসলেন, বলছেন দেখেন আমি সারাদিনে মাত্র একটা রুটি খাই। বাংলাদেশে এক নম্বর ধনী ছিল, এখন নয় এক নম্বর এসেছে, বুঝছেন? নাম দেব, সারাদিনে মাত্র একটা রুটি, আরো এরকম একটা বাটি নিয়ে এসছে, বলছে এই বাটি দিয়ে আমি এক বাটি ভাত খাই, এটি হয়েছে আমার খাবার। এ তো কোটি কোটি টাকা দিয়ে লাভটা কি হলো? কোথাও বুঝতে পারছেন? তাহলে কেন দুনিয়াকে আসল লক্ষ্য বস্তু যে আমরা না পাই, আমরা আসল লক্ষ্য বস্তু পাবো আখরাত। তাই সুন্নাহ এর উপর আমল করা প্রত্যেক মুসলমানের উপর জরুরি। বেদাত ছাড়বো, দুনিয়াকে সামনে রেখে যদি আমরা বেদাত না ছাড়ি তাহলে আমাদের অবস্থা কি হবে? সৌদিতে এক লেভেল, বাংলাদেশে আগে লেভেল, আছে কিনা এরকম? ওখানে গেলে অন্যরকম। সৌদিতে যারা আছে, যারা এইসব সেন্টার গুলিতে আসে, অথবা সেন্টারে আসে না, এখানকার পরিবেশ দেখেই মানুষ বেদা ছাড়তে পারে, কোনটা বেদা তার কোনটা সুন্দর অনুমান করতে পারে, পারে কিনা? এখানে আপনি আমল করুন একটা, আর বাংলাদেশে গেলে বলেন না না এখানে এসে কিন্তু ওখানকার ধর্ম চলবে না। আমি বলি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী, সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌদি আরবের নবী, বাংলাদেশের নবী, আমেরিকার নবী, আর ইংল্যান্ডের নবী, ইউরোপ আমেরিকার নবী, সারা বিশ্বের নবী, বর্তমানে এক নবী, কিয়ামত পর্যন্ত আমাদের নবী একই নবী, এই নবী সর্বশেষ নবী, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, এর মধ্যে একমত। তাহলে কেন আপনি সৌদিতে আসলে এক রকমের ইবাদত করবেন আর বাংলাদেশে গেলে আরেক রকমের ইবাদত করবেন? এটা কখনো হয় না। আমরা সর্বত্রই আমরা এক নবীর ইবাদত করব, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করব ইনশাআল্লাহ। অর্থাৎ অর্থাৎ এক নবীর তরিকায় ইবাদত করব, আর ইবাদতটা করবো কার? আল্লাহ। আমার কথা হচ্ছে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা ইবাদত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মাইকে তো ডিস্টার্ব করছে, এই জায়গায় বসে দিলে যদি এটা সম্ভব হয় কালকে জুম্মার পরের ক্লাস না থাকে, বুঝলেন, এই থাকে নতুন করে বুঝছে তো আসলে অনেকে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বুঝেন, জানেন জানেন কিন্তু মানতে পারছে না, বলছে যদি মানি তাহলে আমার ইমামতি যাবে, আছে কিনা? যদি মানি তাহলে আমি মাদ্রাসা মুজাদ্দিদ থাকব না, যদি মানি তাহলে সমাজে আমার ইজ্জত থাকবে না। এরকম অনেকেই আছে, আমরা দুনিয়ার ইজ্জতকে জবাব নিয়ে দিয়ে আখেরাতের ইজ্জতকে কবুল করেছি বলে ইনশাআল্লাহ। দুনিয়ার ইজ্জত বড় না, আখেরাতের ইজ্জত বড়, দুনিয়ার লাভ বড় না, আখেরাতের লাভ বড়। আপনার ইজ্জত দুনিয়ায় যতটুকু আছে, যদি বেদাত পরিত্যাগ করার কারণে এই ইজ্জত যদি চলে যায়, আপনি খেয়াল রাখবেন আপনি বেদাত পরিত্যাগ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গ্রহণ করেছেন, আপনার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারু মা আমান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। আমি যদি আর বেদাত পরিত্যাগ করি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করি তাহলে আমার পরিপূর্ণ বিশ্বাস কাল কিয়ামতের দিন আমার হাসর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা লা আদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশ কিছু করতে পারিনি কিন্তু আমি ভালোবাসি আল্লাহকে, আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা আমান আহবাবতা, তুমি যার সাথে ভালোবাসো যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন এই কথা শুনে আমার এত আনন্দ লেগেছে, আমরা এই কথা শুনে যতটুকু খুশি হয়েছি এরকম খুশি আর কোন কোথায় বা কোন কাজে আমরা এতটুকু খুশি হয়নি। এরপরে বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আমি আমি ভালোবাসি আল্লাহকে, আমি ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি ভালোবাসি আবু বকর সিদ্দিককে, আমি ভালোবাসি উমর ইবনে খাত্তাবকে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন তো আনাস বলছেন আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তো সবার আগে, তাই না? আমি ভালোবাসি আবু বকরকে, আমি ভালোবাসি ওমর ইবনে খাত্তাবকে, আনাস বলছেন আমি যে আল্লাহকে ভালোবাসি, আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি যে আবু বকরকে ভালোবাসি, আমি যে ওমর ইবনে খাত্তাবকে ভালোবাসি, আমার আশা কেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি থাকব। আপনি যদি সুন্নত সুন্নতের উপর আমল করেন, বিরাট করা পরিত্যাগ করেন, এই জন্য যেহেতু আপনি নবীকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার হাসর কাল কিয়ামতের দিন কার সাথে হবে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله ذلك الفضل من الله وكفى بالله عليما جي الله অনুগত করবে আল্লাহ প্রথম আনবে রাসূলের প্রথম আনবে সে থাকবে নবীদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে থাকবে যারা এরকম করবে যারা আল্লাহর প্রথম আনবে যারা আল্লাহর রাসূলের প্রথম আনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা থাকবে নবীদের সাথে তারা থাকবে সিদ্দিকদের সাথে তারা থাকবে শহীদদের সাথে তারা থাকবে নেক লোকদের সাথে আমার রব বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা এদের থেকে উত্তম বন্ধু আর কে হতে পারে বলেন সুবহানাল্লাহ এর থেকে উত্তম সাথী আর কে হতে পারে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাথে লাভ করতে সাথে পেয়ে যায় যদি কেউ আবু বকর সিদ্দিককে তার সাথে পেয়ে যায় যদি কেউ ওমর ইবনে খাত্তাবকে তার সাথে পেয়ে যায় যদি কেউ এরকম আল্লাহর কোন নেক বান্দাকে সাথে পেয়ে যায় অন্যান্য সাহাবায়ে কেরামকে তাবেঈনকে তাবে তাবেঈনকে ইমাম বুখারীকে ইমাম আবু হানিফাকে ইমাম শাফিঈকে ইমাম আহমদ বিন হাম্বলকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন এদের থেকে যদি কিয়ামত পর্যন্ত সাথে পেয়ে যায় তাহলে এর মতো সুবত কোন আর কে হতে পারে? আমরা কার প্রথম আনবো? আল্লাহ প্রথম আনবো। কার প্রথম আনবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এরকম হয় আল্লাহর বাণী অনুযায়ী কিয়ামতের দিন আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, আর তাদের সাথে আমরা জান্নাত লাভ করবো। আল্লাহ বলে যালিকা ফাযলু মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর দয়া, আল্লাহর ফজল। আপনার কোন ক্ষমতা নেই এই মর্যাদা লাভ করা, এরকম কোন মর্যাদা নেই আপনার এই মর্যাদা লাভ করা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাই আমরা সবাই আত্মপ্রত্যয় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলবো বলুন ইনশাআল্লাহ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলি, বিদাত পরিত্যাগ করি, কুষ্টি পরিত্যাগ করি, দল পরিত্যাগ করি, জামাত পরিত্যাগ করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলি, দুনিয়ার ইজ্জতকে জোর দিয়ে দিয়ে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে চলি, তাহলে যেভাবে রব বলেছেন ওইভাবে কাল কিয়ামতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা কাউলি কাউদের পানি পান করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাই স্থাপন করবো ইনশাআল্লাহ, আর আমরা আমাদের আমল নামা ডান হাতে পাবো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সবাই জান্নাতে প্রবেশ করবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান। আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান, বেদাত পরিত্যাগ করার তৌফিক দান। ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.